ওগো আমার ঋদ্ধিদাতা ত্রাণ কর্তা মহান আল্লাহ, যে ইমান পুঁজি করে এ বিশ্ব মেলায় আমি সওদা করতে এসেছিলাম, আজ তা আমি হারিয়ে ফেলেছি। আমি পুঁজিহারা এক ভ্রান্ত সওদাগর, হতাশায় আমার দুচোখে আধার নেমে এসেছে, তাই তোমার কঠিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে আমার মন টুকরে কেঁদে ওঠে এবং বলে, ও দরদি আল্লাহ রে আমা, নাই পারের সম্ভল আল্লাহ রে, মোরে আল্লাহ ভাবি রে, পর কর দয়ালা রে, ও দরদি আল্লাহ রে আমার, নাই পারের সম্ভল আল্লাহ রে, মোরে আল্লাহ ভাবি রে, পর কর দয়ালা রে, হট করিতে আসলাম রে ভবে, ইমান পুঁজি লইয়া হট করিতে আসলাম রে ভবে, ইমান পুঁজি লইয়া চোর যে ছিল উৎপাতিয়ারে আল্লাহ, চোর যে ছিল উৎপাতিয়ারে আল্লাহ, সব নিল লুটি আল্লাহ রে, মোরে আল্লাহ ভাবি রে, আর কর দয়ালা রে, আমি খালি হাতে ঘুইরা রে বেড়াই, নেই তো বেচাকে না, আমি খালি হাতে ঘুইরা রে বেড়াই, নেই তো বেচাকে না, তুই পুঁজির হিসাব চাইলে পারে রে আল্লাহ, তুই পুঁজির হিসাব চাইলে পারে রে আল্লাহ, করি বাহানাল্লাহ রে, মোরে আল্লাহ ভাবি রে, পর কর দয়ালা রে, যে পুঁজি বাড়াইয়া রে আল্লাহ, হবে না অবহেলা, দে পুঁজি বাড়াইয়া রে আল্লাহ, হবে না অবহেলা, রাখিস না তুই পর পারে রে আল্লাহ, রাখিস না তুই পর পারে রে আল্লাহ, হিসাবের ঝামেলা রে, মোরে আল্লাহ ভাবি রে, পর কর দয়ালা রে, হাশরের কঠিন দিনে যেদিন কেউ রবে না, রোজ হাশরের কঠিন দিনে যেদিন কেউ রবে না, তোর দয়ার রহম বিনারে আল্লাহ, তোর দয়ার রহম বিনারে হয় পার পাবে না রে মোরে আল্লাহ ভাবিয়া রে, পার কর দয়া আল্লাহ রে, ও দরদি আল্লাহ রে আমার নাই পারের সম্বল আল্লাহ রে, মোরে আল্লাহ ভাবিয়া রে, পার কর দয়া আল্লাহ রে।